Book 2 43 43 في حديقة الحيوان چڑیا خانا هل هي حديقة الحيوان চিড়িয়াখানা ওখানে হুনালিকা জিরাফাত ওখানে জিরাফ আছে আইনা দবাব ভালুক কোথায় আইনাল ফিয়ালা হাতি কোথায় أين الحيات؟ شاب كوثاي أين الأسود؟ شينهو كوثاي معي كاميرا صور أمار كاتشي أكتا كاميرا آتشي معي كاميرا فيديو আমার কাছে একটা ভিডিও ক্যামেরাও আছে أين توجد بطارية আমি ব্যাটারি কোথায় পাবো أين طيور البطريق পেঙ্গুইন কোথায় আইনাল ক্যাঙ্গার ক্যাঙ্গারু কোথায় আইনা ওয়াহিদাল করন গন্ডার কোথায় আইনা তুজাদ দাওরাতাল মিয়াহ শৌচালয় কোথায় هناك مقهى ওখানে একটা ক্যাফে আছে هناك مطعم ওখানে একটা রেস্টুরেন্ট আছে أين الجمال উট কোথায় أين الغوريلات والحمور الوحشية؟ غوريلا آر زيبرا كوثاي أين النمور والتماسيح؟ باغ آر كومير كوثاي باغ آر كومير كوثاي